আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেলো হালু নিগা দারুর ওয়ালাগো আবা দারিগ ওয়ালাগো সুদা দুগাল ওয়ালাগো হুরদা দুসা দিলগো বরথা আদু ওয়ালাবা দারিগ দিলিয়া নোলাল দারিগ সদাহাত মাজিরো দালু দুলাং ফুই মেদিনতে ইনো দুমিরাবো ওয়াদি দায়ো দাদিয়া উদগাল বানগা হিগো duru duruki malabka iyo iyo dahar jannada inkaano darbiyay sidii diinta ayna tiri daliil baan haysana da'yarta iyo duqo halloo duubto dagaal dilhii kala waxaan lahaa dagaalka loo dawaay duqeen gaalka ma didno duqeen gaalka ma didno diinta aynaan haysana dabaabidan leenahay da' inkaana la jire durdurki malabka iyo idahar jannada inkaano darbiyay sidii diinta ayna tiri daliil baan haysana halloo duubto dagaal dilkii kala waxaan lahaa dunida daafeeno koro daloon duulaan ku yimid diinta aynoo dumi rabo waa diidnayo dadyaa u dagaal baan naga xigee da'yarta iyo duqow dadka ay soomaaliya ay dadka aygaan la hadlaya da'yarta iyo duqow halloo duubto dagaal dilkii kala waxaan lahaa dugulo doysuuba iyo idana aawba row darbada guudeyna iyo gaalkana duunyan uma daaqsantee dukaamana kuma lehe muxuu soo doonay gaal dilaa soo doonay gaal dagaalkan wada naqaan duur iyo dooxdan galnaa durdurkii malabka iyo daharjinaa daa'inkanoo darbiyay sidii diinta ayna tiri daliil baan haysana halloo duubto dagaal dilkii kala allahu akbar allahu akbar hallo hallo dhiga hangaad wala aqriya hadii been lagu hadlayn harakada reer jannaad han iyo dulun been tan eb hadiid iyo diinta jecel hadii been lagu hadlayn hadiid iyo xaraaf qur'aan hukun islaan ma ahno hadii kala waxaan lahaa hor waa loo sii hoydaa hajin waa la hurgufaa ahlgeel waa la xiskimaa hadii been lagu hadlayn harragada reer jannaad miskiinkay u hiilisaa howlihii ay lahaada jirihii haatahii hataa xalaal baa loo baxaya xarakada soow ma aha hadiis iyo diinta jecel han iyo dulumbeenta neceb hadiis iyo xaraaf qur'aan hukun islaan ma ahino hadii kala waxaan lahaa allaahu akbar allaahu akbar jiilo waxaa lagu dhigaa jaliil waa eebbehe jalaal waa la akhriyaa jaallaha aad jecesha iyo jinka waa lala jiraa waa lala jiraa jiraal moog iyo jinaal iyo jeerrug iyo ilaa majidna qarey jidkiiyo jiirada u gala jalfise meelaha u dhiga jilibkiiyo jeenaga kore rasaastana kaga jimey jaleec iyo jaree ma jiro jalaa biib lagu jimaa jannaal lagu hela jihaad jalaalkana waa dhiga allahu akbar halloo waxaa dhiignayaa hoyhuusam haagom iyo xariir milinaam hegere hariir milinaam hegera harakana hiir jinaad hadiis iyo xaraaf qur'aan hukun islaan maa kaba hataana hadal sisnii hoyhuusam haagom iyo hirwowi hirig hirigani i haraamana maa ka hogol nam heelaa yuuqshay hoga haynaana guray surdhiir erraan hoga dhiirawshay hallowya i hror dhokoday jindaa huursaday hor hore ilaa ahoo hogol wayaa namiira hoga ilha ay halmaakayma agadeen harragana hiir jinaad hadiis iyo xaraaf qur'aan hukum islaan maa kaba hataana hadal sisnii wadaad haafadul qur'aan halaataa calaal insaan huud iyo xamiim saaybaa harfood oo hallafesay namhiis dhiil hamishiyey hanjaartoo huruy gobey haraga hiir jannaad maskiin iyo siil istool haqalana ay soornati hadiis iyo ishraaf qur'aan hakun islaan maa kaba hataana hadal sisnii hey hataa hashuulituukii hatoko hashuu iyo heelayada hashuu iyo heelayada xalaal baa yeesbiyinay hadiis iyo haraaf qur'aan hukum islaan maa kaba hataana hadal sisnii hilowkay huujanliyo hareedoy haafan dublaxaylan iyo huuramaar hogol si huurta hoga hafaan dhahaay tawara hawuurlaadana sabaahir gurasniya harakana hiir janaad hadiis iyo haraaf qur'aan hukum islaan maa kaba hataana hadal sisnii Allahu Akbar. Allahu Akbar. Elo halugu diga ajala walo dinta afbalu etama afbalu aransada afbawa laga una. Hadi alis inkirin il dabiya e hajirin ilahi laga absado ilkiya akhara adabti laga absado. Ulumada al shabab ahdiga wa ufisay amanki baisukto ilaha jarwa uqoray ahsantan lena haye.